আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনাতে আরেকটা বা আরো কিছু আমলের কথা উল্লেখ করব সংক্ষেপের উপরে, কারণ এসব আমলগুলো আমরা জানি কিন্তু একসাথে এতগুলো আমল আমরা উল্লেখ করি না। বিভিন্ন ক্ষেত্রে বলা হয় আমলের কথা, যেতে আপনার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তাই না? অনেক সময় বলা হলো কি, সমুদ্রের ফেনা বরাবর হলে মাফ হয়ে যায়, হ্যাঁ, কিংবা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেও গুনাহ মাফ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের কি বলবো, আলোচনাটা হচ্ছে যে আপনার পিছিয়েকার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সেই কাজগুলো কি কি সংক্ষেপের উপরে আমরা দেখব। যেমন প্রথম কাজ হলো উজু করা। উজু করলে পরে আপনার পিছিয়েকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু উযু করার পর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই উযু করার মতো উযু করতে দেখলাম, অতঃপর তিনি বললেন, মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কানাত সলাতুহু ওয়া মাশিয়ুহু ইলাল মসজিদে নাফিলা। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি এইরূপ উযু করবে যেরূপ আমি করলাম, দেখালাম করে আর কি, তার পূর্বকৃত পাপ রাশি মাফ করে দেওয়া হবে। পূর্বকৃত যত পাপ করেছে মাফ করে। হ্যাঁ, এখন আবার বাদশা বলবে, হুজুর কাবিরা গোনা, ওই তো একই কথা, কাবিরা গোনা কি মাফ হয়ে যাবে? ওই যে বলেছিলাম, আমরা আশা রাখবো কাবিরা তওবা, বিশেষ করে হুকুকুল ইবাদ যদি হয়, বান্দার হক হলে পরে কি করতে হবে, হ্যাঁ, হক ফিরিয়ে দিতে হবে, ক্ষমা চাইতে হবে, তাই না? এখন হাদিসে বলা হয়েছে পূর্বেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে, আমরা আশা করবো যেন কাবিরাও মাফ হয়ে যায়। কি করলে? উজু করার মাধ্যমে। আর তার নামাজ আর মসজিদের দিকে যাওয়ার স্বভাব যে আছে, এটা হবে অতিরিক্ত। আল্লাহ আকবার। যায়েদ বিন খালেদ জুহানি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইয়াসহু ফীহিমা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উজু করার সাথে আরেকটা অতিরিক্ত কাজ আছে, সেটা হচ্ছে কি, দুরাকাত তাহিয়াতুল উযু। তাহিয়াতুল উযু মানে উযু করলেন ঠিক মতো, তারপরে একাগ্র চিত্তে, যে নামাজের মধ্যে যেন কোনো ভুল না হয়। কোন কোন বর্ণনায় আছে যে যে আপনি যে নামাজটা যা পড়ছেন আপনি সেটা বুঝবেন, নামাজের মধ্যে এমন একাগ্র চিত্তটা থাকবে, এমন মানে একাগ্রতা থাকবে, আপনার মন এমন লেগে থাকবে যে অন্য ধান্দাই নেই আপনার মনের ভিতরে, কেবল নামাজ। আর আপনার সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। দুরাকাত নামাজ পড়বেন, সেই ব্যক্তির পূর্বেকার সমস্ত গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। নম্বর দুই, ইমামের পেছনে সূরা ফাতিহা শেষে আমিন বলা। সূরা ফাতিহা শেষে কি বলতে হয়? আমিন। আমিন সশব্দে না নিঃশব্দে? এ তো বুঝতেই পারছেন ফাইট রাইট কত রকম হচ্ছে, সশব্দে না নিঃশব্দে। হাদিস আছে যে আস্তে আমিন বললেন, আমরাও বলি আস্তে আমিন বলতে হবে, চিল্লিয়ে বলতে হবে না, আস্তেই বলো। আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন বলেছেন, কিন্তু সাহাবারা শুনেছেন না শুনেনি? তাহলে সশব্দে হলো নিঃশব্দে হলো? আস্তে বলা আর নিঃশব্দে বলা দুটো কি এক জিনিস? বাদশা নামদার নিঃশব্দে কথা বললে আমি বুঝতে পারবো? অসম্ভব। কিন্তু যদি আস্তে বলে শুনতে পাবো, তাই না? তো এখানে কথা হলো কি, যে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। কখন বলতে হবে আমিনটা? কখন বলবো? ইমাম বলার আগে না পরে না কখন? অনেকে দেখবেন দালিন তখন আমিন শুরু করে দেয়। কোন কোন হাদিসে আছে আমিন বললে তোমরা আমিন বলো। এই জন্য ওলামারা বলছেন আ শুরু করবে ইমাম, তারপরে তোমরা আ শুরু করো। দালিন বললো আর আপনি ইমামের আগে বললেন আমিন, আপনার বলা হয়ে গেল তখন ইমাম বলছেন আমিন, কি করে হলো, মিলল না? তো খেয়াল রাখবেন, এবার হাদিস শুনুন। তাহলে আস্তে বলার ব্যাপারটা বুঝতে পারলেন? আস্তে বলা মানে চিল্লিয়ে বলা না, আর আস্তে বলা মানে নিঃশব্দে বলা না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, সেটা সাহাবারা শুনলেন কিভাবে? ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন ফাকুলু আমিন। এই হাদিসে পরিষ্কার আছে, দাল্লিন বললেই তোমরা আমিন বলো, ঠিক আছে? ফাইন্না মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেহেতু আমিন, ফেরেশতারাও আমিন বলেন, আর তাহলে তোমার কথা আর ফেরেশতার কথা একাকিত হলে, মানে একীভূত হলে পরে তোমাদের সমস্ত গুনাহ, পিছেকার সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। এখানে আর একটা হাদিসে বলা হয়েছে, ইজা আম্মানাল ইমামু ফা আমিনু। ইমামি আমিন বললে তোমরা আমিন বলো। তাহলে ওখানে দালিন বললে আমিন বলো, তাহলে ব্যাখ্যা হয়ে গেল কি, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। এই জন্য বলছেন যে ইমাম আ শুরু করলে তারপরে তোমরা আমিন বলা শুরু করো। তাহলে বোঝা গেল ইমাম আমিন বললে তারপর তোমরা আমিন বলো, তাহলে ইমামের আমিন শুনতে পাওয়া যাবে না? যাবে না। যা আসতে বলতে হবে না, জোরে বলতে হবে, তাহলে মানে সশব্দে বলতে হবে। ইমাম সশব্দে বলবেন, মুক্তাদিরাও সশব্দে বলবেন। এখানে ইমামের সশব্দে আমিন বলা প্রমাণ হয়, কিন্তু অন্যান্য বহু হাদিসে আছে যে এমন ভাবে সাহাবারা আমিন বলতেন যে মসজিদে কি শোনা যেত, গুঞ্জন শোনা যেত, তাই না? অতএব এই নিয়ে ঝগড়া রয়েছে যারা, বুঝতেই পাচ্ছেন। আর অনেকে আমিন শোনাতে হিংসা করে, এটা আপনারা জানেন, এই আমিন শুনে হিংসা করে কারা? ইহুদিরা। ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, কারণ যার আমিন বলা ফেরেশতা বর্গের আমিন বলার সাথে সাথে হয় তখন তার পূর্বেকার পাপরাশিকে মাফ করে দেওয়া হয়। তারপর আরেকটা হাদিসে আছে, যা কাল আহাদুকুম আমিন ওয়াল মালায়েকাতু ফি সামায়ে আমিন ফাওয়াফাকাত ইহদাহুম আল উখরা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবে। ওই ফেরেশতার আমিন বলার সাথে সাথে হলে পরে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তিন নম্বর কাজ হচ্ছে সামিল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর সময়ে যখন উঠে দাঁড়াবেন এটাকে কওমা বলে, আর আগেরটা যখন কিরাত পড়েন তখন কি বলে? কিয়াম। আর কওমা হলো যখন রাব্বানা লাকাল হামদ বলতে হয়, এই সময়টা যদি আপনি নির্দিষ্ট দোয়া পড়েন তাহলে আপনার পিছে কার গোনা, মানে এখানেও ফেরেস্তার বলার কথা আছে, তা ফেরেস্তারা বলবেন আপনিও বলবেন, তাহলে আপনার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে। দোয়াটা কি? ইজা কাল আল ইমাম সামি আল্লাহ লিমান হামিদা ফাকুলু, যখন ইমাম বলবেন সামি আল্লাহ লিমান হামিদা তোমরা তখন বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, শুধু এইটুকু, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এখানে মুক্তাদি সামি আল্লাহ লিমান হামিদা বলবে না বলবে না? এখানে বলা হচ্ছে ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বললে তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। তো ইমাম বলবে কি, মুক্তাদিরা বলবে না বলবে না? মক্কায় মদিনায় নামাজ পড়েছেন, যখন ইমাম বলে সামি আল্লাহ লিমান হামিদা তখন মুকাব্বির কি বলেন? বলে রাব্বানা ওয়ালাকাল হামদ। তো তিনি কি সামি আল্লাহ লিমান হামিদা বলবেন না বলবেন না? এটা জরুরি কি না, আমাদের মতভেদ আছে, তবে জরুরি না হলেও বলছেন যে পড়তে হয় বা পড়লে পড়া ভালো। তার কারণ মুক্তাদি সামি আল্লাহ লিমান হামিদা বলবে, যেহেতু ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে বলতে হবে, আর তারপরে রাব্বানা ওয়ালাকাল হামদু বলতে হবে, মুক্তাদিকে দুটোই বলতে হবে, যেমন ইমামকেও দুটোই বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে তাহলে এই দু আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ, এইটা পড়লে আপনার পিছেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। চার নম্বর হচ্ছে রমজানের রোজা রাখলে, যেহেতু হাদিসে আছে মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান রেখে এবং নেকির আশাতে, এ শর্ত আছে না, এই সব জিনিসই শর্ত আছে, তাহলে তার পিছেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। পাঁচ নম্বর হচ্ছে তারাবির নামাজ পড়লে, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজানের তারাবির নামাজ পড়বে তার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে। পাঁচ ছ নম্বর হলো রমজানেরই ব্যাপার, শবে কদরের নামাজ পড়ে, বিশেষ করে শবে কদর জেগে, শবে কদর জেগে, শবে কদর কিয়াম করবে, নামাজ পড়বে, ঘুমাবে না, মানে ঘুমিয়ে থাকলেই মুশকিল, বুঝতে পারছেন? ঘুমাবে না, জেগে থেকে কি করবে? দার্স শুনবে, আর জেগে থেকে শবে কদরে কি করবে? নামাজ পড়বে, তাহলে পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে। এখানে আমি দার্স শোনাটা বলি নাই, মানে সমস্ত গোনা মাফ হয়ে যাবে তা না, দার্স শুনলেও আপনার গোনা মাফ হবে না? হবে না। আল্লাহ আকবার, ওই যে হাদিসে আছে না যে ওরা কি চায়, ফেরেশতা বলেন না, ওসব হাজির হয়েছে তোমার জিকির করে, কি চায় ওরা? বলে আল্লাহ তোমার ক্ষমা চায়, জান্নাত চায়, জান্নাত কে দেখেছো? না, দেখতে আরো চাইতো, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম কি দেখেছো? না, তাকেনি, যদি দেখতো তার আরো বেশি বেশি বানান চাইতো, আর কি চায়? আল্লাহ তোমার ক্ষমা চায়, যাও আমি তো ওইখানকার সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলবি, কিন্তু আল্লাহ অমুক জনা কিন্তু দাস শুনতে আসেনি বা জিকির শুনতে আসেনি, সে নিজের স্বার্থে এসেছে। এবার আপনার স্বার্থ, যে কোনো একটা স্বার্থ মনে করেন যে এই কারণে এসেছে, এ কিন্তু দাস ফার শোনার কোন খেয়াল নাই, আল্লাহ তালা কি বলবেন? আমি তারপরেও তাকেও আমি ক্ষমা করে দিলাম। হম কৌমুল্লাহিম জাদিসুহম, ওরা এমন এক জাতি, এমন এক কম যে ওর সাথে বসলেই, ওদের সাথে বসলেই সেও বঞ্চিত হবে না, চিন্তা করতে পারেন? নিয়ত নেই, দেখেন এখানে নিয়ত বলা হয়েছে, নিয়ত থাকতে হবে তবে স্বভাব পাওয়া যাবে, কিন্তু ওই গোনা ওকেও মাফ করে দেওয়া হবে, কিসের জন্য? ওর জন্য না, শুধু যে জাতির সাথে বসেছে, যে দলের সাথে বসেছে, সেই দলের মর্যাদাতে আল্লাহ আকবার চিন্তা করতে পারে। মানুষের নিয়ত না থাকলেও দেখেন সে অন্য নিয়তে এসছে কিন্তু বসে গেছে মজলিসে। এই জন্য আমরা বলি বাবা খেতে আসবি তাই আয়রে, তাতে তো কাজে লাগবে। যদি এইসব মজলিসে খাবার জন্য আসিস, আপনার দেশে দেখবেন জালসা যদি দেওয়া হয় খাবারের ব্যবস্থা না থাকে কত লোক হবে? যত বড়ই বক্তা হোক কত লোক হবে যদি খাবারের ব্যবস্থা না থাকে? আর যদি বলা হয় গরুর বিরিয়ানি আছে, তাহলে বক্তা যত ছোটই হোক, যত ছোটই বক্তা হোক, বিরিয়ানি হা যেমনি বিরিয়ানি খাওয়া হলো দেখবেন মজলিস ফাঁকা, তাই না? আল্লাহ মুস্তাহান। তো জলসা শুনতে আমাদের দেশে তো কোনো জায়গায় জলসায় মেলা লাগে, মেলা হয়, মেলার জন্য আসে, কেনাকাটা করার জন্য আসে, কেউ খাবার জন্য আসে, বিভিন্ন রকমের নিয়ত আছে। কিন্তু তুমি যদি এই মজলিসে বসো, এই মজলিসে বসারই ফজিলত হলো আল্লাহ আকবার, তোমার গোনাহ মাফ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ঘুমালে হবে না বাচ্চা। সাত নম্বর হচ্ছে খাবারের পর নির্দিষ্ট, খাওয়া হয়ে গেল খাওয়ার পর একটা নির্দিষ্ট দোয়া বলতে হবে। আর আট নম্বর হলো কাপড় পরার সময় নির্দিষ্ট একটা দোয়া বলতে হবে। কে বলতে হবে কাপড় পরার সময় দোয়া? দেখি হাত তোলেন। কাপড় পরার সময় কে দোয়া জানেন? আশা করা যায় না, জানি কিন্তু মুখস্থ করা হয়নি। কেমন জানা হলো এটা? আপনারা বলেন আমরাও জানি কিতাবে আছে, তাই না? জানি বিদ্যা, পুঁথিগত বিদ্যা কিতাবে তো আছে সবাই জানে, কিন্তু মুখস্থ না থাকলে কি লাভ জানান? ও জানা জানা না। তো সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালা তাআমান ফাকাল, যে ব্যক্তি খাবার খাবে খাওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ, এটা তো আছেই কিন্তু বলতে হয় দোয়াটা গোটাই, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। তাহলে কি হবে? যে সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। কাপড় পরার সময় কাপড় পরলেন, সেখানে ওই একই দোয়া একই রকমের, খালি একটা শব্দ পার্থক্য আছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, ওখানে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা, আর এখানে খালি বলবেন কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। কাপড় পরার সাথে সাথে আপনার পিছে কার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। কি বুঝলেন? খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা, আর কাপড় পরার সময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, কাপড় পরার পরে আর কি, কাপড় পরা হয়ে গেল তারপর বলবেন কাসানি হাযা, ওখানে আতআমানি হাযা, এখানে কাসানি হাযা, বাকি সব এক। মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। তাহলে সমস্ত গুনাহ মাফ করাবার পদ্ধতি বুঝলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কারণ আমরা সব সময় পাপি তাপি বান্দা, গুনাহগার বান্দা। আর যদি বলেন না আমি বাবু পীর সাহেব আছি, আল্লাহর ওলি আছি, কোনো গুনাহ টুনাহ নেই, তাহলে আলাদা ব্যাপার, বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি তাও পড়েন, এই আমলগুলো করেন, যদি আপনার গুনাহ নাও থাকে, তা তো সওয়াব তো হবে, তাই না? সওয়াব তো আপনার হবে, যখন গুনাহ যখন নেই আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, এবার সওয়াব হোক, এরকম চেষ্টা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।